Book 2 76 76 إبداء الأسباب 2 كارون دكانو 2 كارون دكانو 2 لماذا لم تأتي؟ تومي كانو أشوني؟ তুমি কেন আসনি? কুনতু মারিদান। আমি অসুস্থ ছিলাম। আমি অসুস্থ ছিলাম। আনা লাম আতি লিআন্নি কুনতু মারিদান। আমি আসিনি কারণ আমি অসুস্থ ছিলাম। আমি আসিনি কারণ আমি অসুস্থ ছিলাম। লিমাযা হিয়া লাম তাতি? সে কেন আসেনি? সে কেন আসেনি? كانت تعبانة. সে ক্লান্ত ছিল। সে ক্লান্ত ছিল। هي لم تأتي لأنها كانت تعبانة. সে আসেনি কারণ সে ক্লান্ত হয়ে পড়েছিল। সে আসেনি কারণ সে ক্লান্ত হয়ে পড়েছিল। لماذا لم يأتي؟ সে কেন আসেনি? সে কেন আসেনি? لم يكن عنده رغبة. তার ইচ্ছে ছিল না। তার ইচ্ছে ছিল না। لم يأتي لأنه لم يكن عنده رغبة. সে আসেনি কারণ তার ইচ্ছে ছিল না। সে আসেনি কারণ তার ইচ্ছে ছিল না। لماذا لم تأتوا؟ তোমরা কেন আসনি? তোমরা কেন আসনি? سيارتنا معطلة. আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। لم نأتي لأن سيارتنا معطلة. আমরা আসিনি কারণ আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। আমরা আসিনি কারণ আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। لماذا لم يأتي الناس؟ লোকেরা কেন আসেনি? লোকেরা কেন আসেনি? قد فاتهم موعد القطار. তাদের ট্রেন চলে গিয়েছিল। তাদের ট্রেন চলে গিয়েছিল। لم يأتوا لأن موعد القطار قد فاتهم. ترى آشيني كارون تادر ترين چولے گئے چلو. ترى آشيني كارون تادر ترين چولے گئے چلو. لماذا أنت لم تأتي؟ تمي كانو آشوني؟ تمي كانو آشوني؟ لم يسمح لي. আমার আসবার অনুমতি ছিল না। আমার আসবার অনুমতি ছিল না। لم آتي لأني لم يسمح لي. আমি আসিনি কারণ আমার আসবার অনুমতি ছিল না। আমি আসিনি কারণ আমার আসবার অনুমতি ছিল না।